উভয় জাহানে মুক্তির আশায় তোমার কাছে এই আবেদন, উভয় জাহানে মুক্তির আশায় তোমার কাছে এই আবেদন, উভয় জাহানে মুক্তির আশায় তোমার কাছে এই আবেদন। শোনো হে মালিক প্রভু আমার, শোনো হে মালিক প্রভু আমার, পূরণ করো সব প্রয়োজন তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন। গুনাহের পথে চলেছি সদা, ভুল পথ কখনো ছাড়িনি, শয়তানের ধোকায় আমল করে সে জীবন গড়তে পারিনি। গুনাহের পথে চলেছি সদা, ভুল পথ কখনো ছাড়িনি, শয়তানের ধোকায় আমল করে সে জীবন গড়তে পারিনি। পাপ কালিমা দিও মুছে, পাপ কালিমা দিও মুছে, পাপ কালিমা দিও মুছে, মন থেকে তওবা করছি এখন তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন। বাকি জীবন যেন চলতে পারি রাসূলের দেখানো পথে, সাহাবার মতো আমল করে জান্নাতি পারি যেন হতে, বাকি জীবন যেন চলতে পারি রাসূলের দেখানো পথে, সাহাবার মতো আমল করে জান্নাতি পারি যেন হতে। কবুল করো মিনতি আমার, কবুল করো মিনতি আমার, কবুল করো মিনতি আমার, এতাতে থাকি সারাক্ষণ তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন। আমলের মাঝে হয়ে যায় ভুল, সেভাবে করতে পারি না, পারি না, কবুল করে নিবে হে দয়াময় আশার সে পথ ছাড়ি না, আমলের মাঝে হয়ে যায় ভুল, সেভাবে করতে পারি না, কবুল করে নিবে হে দয়াময় আশার সে পথ ছাড়ি না। ভিখারি হয়ে তুলেছি দুহাত, ভিখারি হয়ে তুলেছি দুহাত, ভিখারি হয়ে তুলেছি দুহাত, কবুল করে নিও সব আয়োজন তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন। উভয় জাহানে মুক্তির আশায় তোমার কাছে এই আবেদন, উভয় জাহানে মুক্তির আশায় তোমার কাছে এই আবেদন। শোনো হে মালিক প্রভু আমার, শোনো হে মালিক প্রভু আমার, শোনো হে মালিক প্রভু আমার, পূরণ করো সব প্রয়োজন তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে এই আবেদন, তোমার কাছে আবেদন, তোমার কাছে আবেদন, তোমার কাছে আবেদন।